أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايجو الله رنامي إذا السماء انفطرت آكاش جاكن بدرين نهيبه وإذا الكواكب انتثرت جاكن نكتر مندل بكبت بحب جريا پوريبه وإذا البحار فجرت سمودر جاكن ادبلت هيبه وإذا القبور بعثرت এবং যখন কবর উন্মোচিত হইবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত তখন প্রত্যেককে জানিবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন যেই আকৃতিতে চাহিয়াছেন তিনি তোমাকে গঠন করিয়াছেন না কখনো না তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাকো অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ কিরামান কাতিবিন সম্মানিত লিপিকরবৃন্দ ইয়ালামুনা মা তাফআলুন তাহারা জানে তোমরা যাহা করো ইন্নাল আবরার লাফি নাঈম পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম এবং পাপাচারীরা তো থাকিবে জাহান্নামে يصلونها يوم الدين وهر কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে وما هم عنها بغائبين এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না وما ادراك ما يوم الدين কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো ثم ما ادراك ما يوم الدين আবার বলি কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله সেই দিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হইবে আল্লাহর